وعندهما يجوز في الكل لما قلنا، وعنده ينصرف إلى الواحد لما بجلنا، غير أن بيسات من قطيع بيسات من قطيع وزراع من صوب لا يجوز للتفاضل، وبي قفيز من صبرة يجوز لعدم التفاضل، فلا تبذل الجهال إلى المنازع فيه وتبدي إليها في الأول، فوضح الفرق. أبلا بكري الفار كل جفار بكري الفار ذكرة سمرة بكنا جي بكري الفار ذكرة سر اي بكري الفار تمار كسي বিক্রি করলাম, প্রত্যেকটা বকরি এক দিরহামের বিপরীত, আগের যে মাসালা গেছে অমাম্বা সুব্রত তোয়ামিন মিন কুল্লি কাফিজিন বিদির ফি কুল্লি তোয়ামিন কুল্লা কাফিজিন বিদির হামি জাজাল বায়ু ফি কাফিজিন ওয়াহিদিন ইন্দা বিহানি ওকালা ইয়াজুজু ফিল ওয়াজহাইন। তা আগের মাসালার মধ্যে গেছিল যে একটা স্তূপের থেকে খাদ্যের স্তূপের থেকে আর জানা নাই, কইছে যে এখানে যাই আছে প্রত্যেক কাফিজ এক টাকা করে। ইমাম সাহেব বলছেন যে এক কাফিজের মধ্যে জায়েজ আছে, আর সাহেব বলছেন পুরাটার মধ্যে কি আছে জায়েজ আছে, কাফিজের কথা উল্লেখ করো কার নাই। এইখানে মাসআলাটা বলতেছে যে বকরির পাত বিক্রি করছে, প্রতি বকরি এক টাকা করে বিক্রি করছে, পালে বকরি কয়টা এটা জানা নাই। তাহলে আগের মাসআলা অনুযায়ী এই মাসআলার মধ্যে কিয়াস করলে এইটাই বোঝা যায় যে একটা বকরির মধ্যে বাই জায়েজ হয়েছে, কারণ ওইখানে স্তূপের মধ্যে গম আছিল কতগুলি জানা নাই, এখানেও পালের মধ্যে বকরি কতগুলি আছে জানা নাই। তাহলে ওইটার উপরে কিয়াস করলে এক বকরির মধ্যে বাই জায়েজ হওয়ার দরকার। কয়েলে কি মুসান্নেফে বলতেছে যে না, যদি কেউ বকরির পালের থেকে একটা বকরি এক পাল পাল বিক্রি করে প্রত্যেকটার দাম এক টাকা নির্ধারণ করিয়া, তাহলে একটার মধ্যে বাই জায়েজ হবে না। এটা ইমাম আবু হানিফার মাসালা। একই কথা যদি গজ গজ হিসাবে কাপড় বিক্রি করে, তবে এই কাপড় সেই কাপড় না, যে কাপড়ের কথা এখানে বলা হইতেছে। বর্তমান যুগে গজের কাপড় বলতে আমরা যেগুলি বুঝি পাঞ্জাবি টুপি এগুলি যে কাপড় কিনে কাইজামা, এগুলি যদি কয় যে এখানে থেকে এক গজ এক টাকা করিয়া, তাহলে এক গজের মধ্যে বাই জায়েজ হবে আগের মাসালা অনুযায়ী, এগুলির মধ্যে হবেই। এইখানে যে গজের কথা বলতেছে যে কাপড়ের গজ কত দিয়েছে এটা জানা নাই, এক গজ এক দিরহাম করে বেচছে, এটা হলো ওই কাপড় যে কাপড় হাতে বানাইছে। আগের জমানের মধ্যে হাতে কাপড় বানাইতো, এখন না মেশিনের মাধ্যমে সব একই ধরনের হয়ে যায়। তো আগের জমানায় হাতে বানানোর কারণে ডিফারেন্স হইত, এই এক জায়গায় খুব সুন্দর আর এক জায়গার মধ্যে একটু বান্দর, এক জায়গায় ভালো আর এক জায়গার মধ্যে কালা, এক জায়গার মধ্যে নকশা বেশি আর এক জায়গার মধ্যে নকশা কম, এই জাতীয় কাপড় মানে তারতম্য আছে, সব গজের মধ্যে একই ধরনের না। কিন্তু বর্তমানে মেশিনের মধ্যে যে সমস্ত কাপড় বানায় বিক্রি করা হয়, ধান কাপড় যেগুলি মেশিনের মধ্যে ইয়া করে বানানো হয়, সেগুলির মধ্যে আগাগুড়া সব একই ধরনের থাকে। এইখানে আগের মাসআলা অনুযায়ী এক গজের মধ্যে বাই জায়েজ, কারণ গজ যদি উল্লেখ না করে থাকে তাহলে এক গজের মধ্যে বাই জায়েজ। কিন্তু যদি কাপড় এখানে মাসআলা হলো ওই কাপড় যে কাপড় সব দিক সমান না, বিভিন্ন সাইজের, যদি কেউ বকরির পাল বিক্রি করে এক দেহামের বিনিময়ে প্রতি বকরি, তাহলে সবগুলির মধ্যে বায় ফাসে হয়ে যাবে। আর একইভাবে যদি গজ হিসাবে যদি কেউ কাপড় কিনে থান, আর প্রত্যেক গজ এক টাকা, কিন্তু কত গজ আছে এই কথা যদি কিনা করে উল্লেখ না করে, তাহলেও এই জায়গার মধ্যে বায় ফাঁসে হয়ে যাবে, বায় যায় হবে। এরপরে সাহেব হেদায়া বলতেছেন যে একইভাবে মা দুধি আসিয়া যেমন কাঁঠাল, অনেকগুলি কাঁঠাল আছে এক টাকা করে সবগুলি বিক্রি করছে, এখানেও একটার মধ্যে বা জায়েজ হবে না। বা এই জাতীয় আরো যত লাউ কুমড়া এইগুলি মা দুধি আসিয়া যেগুলি, আবার আন্ডা যেটা আছে আন্ডার একটার মধ্যে বাই যায় অনেকগুলি আছে, একটাই করে প্রত্যেকটা, তাহলে এই এই জায়গার মধ্যে একটার মধ্যে বাই যায়। এটা তো হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাসআলা মাসলাক, যে একটার মধ্যে কি হবে না বাই যায় যাবে। আর সাহেবাইনি বলেন যে বকরির পুরা পালের মধ্যে কাপড়ের সব গজের মধ্যে এবং মা দুধি আসিয়া যা আছে সবগুলির মধ্যে কিনে দেবে ভাই যায়। সাহেবাইনের দলিল ওইটাই যেটা আগে বলা হয়েছে। সাহেবাইনের আগের দলিল কি গেছে? সাহেবাইনি বলছেন যে এখানে যে জেহালত মুবি এবং সামানের জেহালত কি হয়ে গেছে, মুবি এবং সামানের মধ্যে জেহালত আছে। মুবি যে বকরি কয়টা এটা জানে নাই, আর বকরি জানে না থাকলে সামানও জানা হইল না। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে যে এর আগে এক মাস সালা গেছে, ওই মাস সালার মধ্যে বলা হয়েছিল যে মুবি এবং সামান বজ্রুল হওয়ার কারণে বাইক হয়ে গেছে। তো সাহেবেন এটা জবাবে বলছিলেন যে এটা এমন এক জেহালত যা জেহালত জায়েল করার ক্ষমতা বায় এবং মুস্তারির হাতে আছে, যে জেহালত দূর করার ক্ষমতা বায় এবং মুস্তারির কাছে। বলছে এই কর্তির পাল এক টাকা করে প্রত্যেকটা বিক্রি করলাম তোমার কাছে, বায় যদি কয় যেন পঞ্চাশটা বকি আছে তুই তো জেহালত শেষ, বা মুস্তারি যদি গণ্য ভাড়ায় তাহলে তো জেহালত শেষ। তাহলে এটা জেহালত এমন জেহালত না যেটা মুজিল্লাল মুনাজা, আর যে যে হালত মুজিল্লাল মুনাজা না ওই ওই যে হালতে তারা বাইক হয়ে জায়গা চলি হয়ে জায়গা। অতএব সমস্ত বকরির মধ্যে এবং কাপড়ের সব গজের মধ্যে বিক্রি কি হয়ে যাবে যায় যাব, কারণ যে হালত দূর করার ক্ষমতা তাদের হাতে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসলাক হলো যে এখানে একটার মধ্যে বাই যায় ধোয়ার, যখন বললো যে বকরি পালে থেকে এক দেড়হাম করে প্রত্যেকটা তোমার কাছে বিক্রি করলাম, তখন একটার মধ্যে বাই যায় ধোয়ার এটা ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী যায় ধোয়ার উচিত ছিল, কারণ উনি আগের যে মাসালা বলছে যে যদি কেউ হ্যাঁ সুব্রার মধ্যে থেকে কি করে গম বিক্রি করে, তাইলে এক অফিসের মধ্যে কি কর গম বিক্রি করা কি হবে যায়। ওই যুক্তি অনুযায়ী এক বকরির মধ্যে এক গজের মধ্যে এবং আদদের মুতাফাবিতের মধ্যে একটার মধ্যে বাই কি হওয়া উচিত জায়েজ হওয়া উচিত আগের মাসআলার মধ্যে আমরা যে দলিল বইলার। কিন্তু এই জায়গার মধ্যে সমস্যা হইল যে পানের এক বকরির মধ্যে বাইকে জায়েজ রাখা এটা সমস্যাপূর্ণ, কারণ এটা মুজিলাল মুনাজা। কেন কয় বায়ে চাইবে যে দুর্বল বকরি যেটা আছে ছোট বকরি যেটা আছে এটা দেওয়ার জন্য, আর মুস্তারি চাইবে সবল বকরি দামি বকরি ভালো বকরি যেটা আছে এটা নেওয়ার জন্য, কারণ একটার মধ্যে যদি আমরা বায়ে জায়েজ সাব্যস্ত করি তাহলে এই ক্ষেত্রেও মুজিলাল মুনাজা। কেমনে? মুস্তারি চাইবে সবলটা নেওয়ার জন্য, আর বাইরে চাইবে দুর্বলটা দেওয়ার জন্য। এই মুজিল আল মুনাজা হওয়ার কারণে একটার মধ্যে বাইর কিনে যায়, ঠিক ওইভাবে কাপড়ের মধ্যে। যদি একটার মধ্যে আমরা জাহেজ রাখি, তাহলে বাইরে চাইবে যেটা কম দামের কাপড় এটা দেওয়ার জন্য, আর মুস্তারি চাইবে যেটা মূল্যবান কাপড় এটা। আদৌতে মুতাফাবে তার শিয়ার মধ্যে একই স্কাল কাগজ যেটা বড় আছে এটা হ্যাঁ দরবার ছিল, আর এবেলা দিবস টুন্ডিয়া যেটা আছে ওইটা দেওয়ার জন্য। এই যে মুজিলার মোনাজা একটার মধ্যেও বাইরে যায় থাকি, এটাও মুজিলার মোনাজা হয়, আর যেটা মুজিলার মোনাজা হয় এটার মধ্যে বাইকি হয় না, যায় হয় না। অর্থাৎ একটার মধ্যে বাইকি হবে না, যায়েজ। তাইলে এই দুটার মধ্যে আগেরটার মধ্যে একটার মধ্যে জায়েজ আর এইটার মধ্যে একটার মধ্যে জায়েজ নাই, ফরক যেটা আছে এই ফরকটা এখন পরিষ্কার হয়ে গেল যে আগেরটার মধ্যে তো কোনো সমস্যা ছিল না, তাফাবুত নাই ওই জন্য, কিন্তু এটার মধ্যে কি আছে সমস্যা? অমাম বা কাতিয়া গনামি, অমাম বা কাতিয়া গনামি, কোন ব্যক্তি বকরি পাল বিক্রি, একটা না বেচছে সবজি, অমান বা কাতিয়া কৃষি নে বেচা বকরি কে রেওর, রেওর পাল বাংলাতে এটারে পাল কর, অমান বা কাতিয়া গনানি কৃষি নে বেচা বকরি কে রেওর, কুল্লা সাতিন দিদির হামি, হর বকরি এক দেহাম কে মুকাবেলা, ফাসাদাল বাইউ ফি জামিহা ইল্লা আবি হানিফা, তো তমাম বকরিও কে আন্দর বাই ফাসিদ হো জায়েগা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে নজদীক, ওয়া কাযালিকা মান বা সাওবান মুযারাতান কুল্লা জিরাইন বি দিরহামি, কে ইসি তরা বাই ফাসিদ হো জায়েগা জিসনে বেচা কাপড় কো গজ কে তৌর পর, গজ হিসাবে কুল্লা জিরাইন বি দিরহামি, প্রত্যেক গজ এক দিরহামের বিপরীত, ওয়ালাম ইউসামি জুমলাতা জুরাহান, আর বয়ান হি কি আর তমাম গজুকা, কত গজ আছে এই কথা উল্লেখ করে, ওয়াকাদা কুল্লু মাগুদিন মুতাফাবিতি, এই হুকুম হে তমাম কে অন্দর বাই হো ফাসিদ হো জায়েগা, হর আদুদিন মুতাফাবিতা শিয়ামি, কুল্লু মাহদুদিন মুতাফাবিত, আদুদি মুতাফাবিত, তরমুজ কাগর বাঙ্গি খিরা শশা এগুলো একটা করে যদি বেছে না সবজি বেছে আর একটা মধ্যে দিবে, ওয়াকাজা কুল্লু মাহদুদিন মুতাফাবিত ফিতি মুতাফাবিত, ওয়া ইন্না হুমা ইয়াজুজু ফিল কুল্লি লিমা কুলনা, আর সাহেবান কে নজদিক তমাম কি আন্দোলন তমাম এই বকরি বকরি আর কাপড়া আর আদাদে মুতাফাবে তাশিয়া কে আন্দোলন সব কে আন্দোলন কিয়া হোগা বাই জায়েজ হোগা লিমা কুলনা, উস দলিল কি ওয়াজা সে জো দলিল হামনে পহলে বয়ান কিয়া যে এহেনে যে জেহালতটা আছে এই জেহালত দূর করার ক্ষমতা বাই এবং মুস্তাজির উভয়ের হাতে, অতএব তারা এই জায়গার মধ্যে জেহালত কি করে দিতে পারে দূর, ওয়াইন্দাহু ইয়ানসার বিলাল ওয়াহিদ লিমা বাইয়ান, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে নজদীক এই সুরত নে বাই এক কে তরফ লোটেগা লিমা বাইয়ান না উস উস উস উস দলিল কি ওয়াজা সে জিসকো হামনে পহলে মাসআলা মে বয়ান, কারণ ওইখানে বলছি যে সব কবিজের কত কবিজের তো জানা নাই, এক কপি সর্বনিম্ন যেটা এটার তো জানা হয়েছে, তাহলে একটা বক্রি সর্বনিম্ন যেটা এটা জানা হয়েছে, বা এক গজ সর্বনিম্ন যেটা এটা জানা হয়েছে, কিংবা একটা সর্বনিম্ন যেটা এটা জানা হয়েছে, তাহলে একটার মধ্যে কি করতে হবে বাইকে যায় দিতে, গাইরা আন্না বাই আসাতিন মিন কতিন, গাইরা আন্না বাই উসাতিন মিন কতিন ও জেরা উমিন সাউবিন, তবে রেওর থেকে পাল থেকে এক বক্রি বিক্রি করা এবং কাপড়ের থেকে এক গজ বিক্রি করা জায়েজ নাই। কেন? লিত্তাফাবুত, তাফাবুত। আর তাফাবুতের কারণে মুস্তাহিব বড়টা দিবার ছিল, ভালোটা দিবার ছিল, আর বাই খারাপটা দিবার ছিল। তো মুজিলাম ওয়াবাইউ কাফিজিন মিন সুবরা ইয়াজুজ, ওই যে আগের মাসালা যেটা, এটা বলতে ওয়াবাইউ কাফিজিন মিন সুবরা ইয়াজুজ। আর তুদাতে এক কাফিজ জায়েজ হে কইলি আদমি তাফা, তার গমের মধ্যে কোনো পার্থক্য নাই। পালা তুজিল জিহালা ইলা আল মুনাজা ফিহি, উসকে আন্দর মুফজিল আল মুনাজা, জিহালত জো হে এ মুফজিল আল মুনাজা নহি। ওয়া তুজি ইলাইহা ফিল আউয়াল, আর এ ইসকে আন্দর পহলে সুরত নিয়েন জো জিহালত হে ও জিহালত মুফজিল আল মুনাজা। পহলে সুরত ইসরত, এই পহলে সুরতের দ্বারা এইখানে পহলা আগে তার দিকে এইখানে এই ইবারতের প্রথমে যেটা আছে, এই ইবারতের প্রথমে যেটা আছে এটা, আর এখানে দ্বিতীয় সুরত হলো মুসান্নিফের দ্বিতীয়টা রে, এখন তো প্রথমটার পরে বলছি এই জন্য এটা দ্বিতীয় হয়ে গেছে। যে এখানে যে মাসআলা শুরুতে বলা হয়েছে এটাই তো প্রথম, আর ওইটা বোঝানোর জন্য এটা দ্বিতীয়তে বলা হয়েছে, এই কারণে এইভাবে আমাদের বলছে। তার নাইলে যদি আপনি পয়লা ধরেন তাহলে আবার এক পেজ লেগে যাচ্ছে। এখানে দুইটা মাসলা বর্ণনা করা হলো, প্রথমে তো বলা হলো যে এটা মধ্যে জায়েজ নাই, আর দ্বিতীয় আগের মাসালা এটার মধ্যে জায়েজ আছে। তা আগের মাসালার মধ্যে জায়েজ আছে যে এটা কেন লাগি ওইখানে আমরা বলছি, আর এটার মধ্যে সমস্যা হইলো এই যে এখানে সবাই বাইরে সাইডে একটা নিবার, মুস্তাহিজ যাবে আরেকটা নিবার। ওয়া তুজি ইলাইহা বিল আউয়াল ফা ওয়া জাহাল ফরক, ফরক জো হে এ ইয়া হো গিয়া وإن وجدها أكثر بالزيادة للبائع لأن البيع وقع على مقدار معين والقدر ليس بمعين. أكبر آية قلت سيد بائع ثم أرقى سيد جيبون لرسطة سيد غامي رسطو إنه أكشو كوبيز غامس پاك كوبيز اكتر يكوري أكشو تاكي بس এরপরে মাপ দিছি, মাপ দিয়া মুস্তারি কম পাইছে 90 কেজি, এখন আর মুস্তারি যে জায়গাটাতে কি আর থাকে, যে ইচ্ছে করলে সে যে 90 কেজি আছে 90 টাকা দিয়া এটা নিবে, আর ইচ্ছা করলে সে এটাতে ফসকাও করে এখন না ফস্ক কেন করবে, ফস্ক এই জন্য করতে পারবে কারণ তার সাথে চুক্তিপত্র হয়েছে সবকা হয়েছে 100 কেজি। এখন বায় তামাম হওয়ার আগে মুবিবুজা পাওয়ার আগে এখন 100 কেজি না পায়, 100 কপিস না পায়, পাইছে কত 90 কপি, তাইলে এনে তাফরিকে সবকা কাবলা তামাম হয়ে গেছে। বায় সম্পূর্ণ হওয়ার আগেই কি হয়ে গেছে, সবকার মধ্যে দরকার হইলো কত 100 কপিস, না 90 কপিস দেওয়ার কাজ হবে না, যেহেতু তার চুক্তি অনুযায়ী পাওয়া গেছে না, তাহলে চুক্তির মধ্যে জানা খণ্ডন হয়ে গেল, এখন আয়া তার কি আর থাকবে, সে ইচ্ছা করলে এটা নিলে নিতেও পারে 90 টাকা, আবার ইচ্ছা করলে এটা নাও নিতে। আর যদি ওই ছিল 100 কপি আছে মুস্তাক না ভাই কইছিল কথা আছে 100 কপি, মাপ দিছে, মাপ দেওয়ার পরে পাওয়া গেছে এখানে 110 কোটি। এখন এই জায়গার মধ্যে মুস্তারি 100 কপিজ 100 টাকা দেয়নি, আর যে 10 কপিজ আছে এই 10 কপিজ বাইরে, 10 কপিজ বাইরে। কারণ বেচা কিনার চুক্তিটা একটা পরিমাণের উপরে হচ্ছে, মেকদারের উপরে, আর মেকদার কত যেটা এইটা ওয়াসব না। বেচা কিনার মধ্যে আওসাফের মোকাবেলায় কিমত আসে না, মূল্য আসে না, মেকদারের মোকাবেলায় কি আসে, মূল্য আসে। যেহেতু এই মেকদারটা মূল্যবান আসল, আর মেকদার আসল যে বলা, আর ওয়াসব যেটা এটা গুণ বৈশিষ্ট্য, এটা আসল না, বরং আসলে তাবে থাকে, আসলে তাবে থাকে, আর যেটা আসলে তাবে থাকে এটা মূল্যবান না। এটার আলাদা একটা মূল্য আছে, কিন্তু এইটার স্বতন্ত্রভাবে এটা কোনো মূল্যবান না। সুতরাং ওইটার মোকাবেলায় কি আসবে না, দাম আসবে। এটা সামনে মাস আল্লাহ যেটা আসতেছে যে আউসাফের মোকাবেলায় যে কিমত আসে না, সামনের মাস আল্লাহর মধ্যে এটা আসবে। মেকদারের মোকাবেলায় কি আছে, মূল্য আছে, ওয়াসলের মোকাবেলায় মূল্য। ওয়ামানি তা সুব্রাতা তো আমি কিছু নে খরিদা সুব্রাতা তো আমি খানে কাতুদা গমের এক স্তূপ কিনছে আল্লাহ আন্না আমি এত কফিজিন বিনি এত দিরহামিন, এই শর্তে সে কিনছে যে 100 কফিজ আছে 100 দেড়হামের বিপরীত। পাওয়া যাদা আকাল মাপ দেওয়ার পরে 90 কফিজ চাইছে। কান আর মুস্তারি বিল খিয়ার, তো মুস্তারি কো কিয়া হোগা, কিয়ার হোক ইনশা খাজাল মৌজুদা বি হিসাতিহি মিনাস সামান, আগার চাইবে মুস্তারি মৌজুদ মৌজুদ কো মৌজুদেন মৌজুদ গম বা চাউল যাটাই হয় তো লে বিহিসাতিহি মিনাস সামান, উসকে সামানকে হিসাকে হিসা সে মুস্তারিকারি মৌজুদা হিসাব নেই, যতটুকু আছে এর উপরে তার দরকার কত, 100, এখন পাইছি কত, 90। ওই নজা দেখা আসছে, আর আগে জিয়াদা পায় তা জিয়াদা তুমি বাই, জিয়াদা কিসকে লিয়ে হোক বাইয়ের কে লিয়ে, ইয়া না বাই ওয়াকা আলা মিকদারি মুআইন, সে কে বাই এই 100 কপিজ গম পর গেহু পর হওয়া হয়। ওয়াল কদরু লাইসা বি ওয়াসফিন, আর কদর জু হে উপিয়ানি ওয়াসফিন, ওয়াসফের মোকাবেলায় কি মত আছে, কিন্তু কদরের মোকাবেলায় কি আছে, কি মত আছে। যেহেতু কদরের মোকাবেলায় কি মত আছে, সুতরাং এই জায়গার মাঝে অতিরিক্ত যেটা আছে এটা বায়ের থাকবে, মুস্তারি এটা পাইবে। আমার আশা করে কত আজকে কি নাস্তা খাইছো, হ্যাঁ কি তোমার মাথা কি খারাপ তারাপ হয়েছে নাকি, একবার পেলে গুড় খাইছো, বুট